هلك عني سلطانيه আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে ফেরেশতাদেরকে বলা হইবে ধরো উহাকে উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে إنه كان لا يؤمن بالله العظيم شتو مهان الله প্রতি বিশ্বাসী ছিল না ولا يحض على طعام المسكين এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না فليس له اليوم هاهنا حميم অতএব এই দিন সেখানে তাহার কোনো শরীর থাকিবে না ولا طعام الا من غسلين এবং কোনো খাদ্য থাকিবে না ক্ষত নিশ্চিত পূজ ব্যতীত لا يأكله إلا الخاطئون جها أبرادي بيتي تكيهو خائي بنا فلا أقسم بما تبصرون أمي قسم كرتي چهوهار جها تمرا دكي تباو وما لا تبصرون ابن جها تمرا دكي تباونا إنه لقول رسول كريم نشجي اي قرآن اك شمان تو رسل البهن كي تو بارتا وما هو بقول شاعر قليلا ما تؤمنون يا كونو كبير رچنا نوي تمرا الپوي بشاش کرو ولا بقول كاهن قليلا ما تذكرون يا كونو غنكير কথাও নয় তোমরা অল্পই অনুধাবন করো تنزيل من رب العالمين يا জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোন কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত لأخذنا منه باليمين আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম ثم لقطعنا منه الوتين এবং কাটিয়া দিতাম তার জীবন ধমনী فما منكم من أحد عنه حاجزين অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে وإنه لتذكرة للمتقين أي قرآن متقيدر جن أبوش ياكو بديش وإنا لنعلم أن منكم مكذبين أمي أبوش جاني جي تما در مدد مثا عرب كاري روحيا چه وإنه لحسرة على الكافرين ابن أي قرآن نشتي كافر در انسو چنر كارون ہوئي بي وإنه لحق اليقين অবশ্যই ইহা নিশ্চিত সত্য فسبح باسم ربك العظيم অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো